বেদনা কব তোমারি শরণ লব, হে মাধব হে মাধব হে মাধব, তোমারে প্রাণের বেদনা কব তোমারি শরণ লব, হে মাধব হে মাধব হে মাধব। সুখের সাগরে লহরি সমান ইল্লোলি ওঠে যেন তব নাম গান, সুখের সাগরে লহরি সমান ইল্লোলি ওঠে যেন তব নাম গান, দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ যেন নাম না ভুলি তব, হে মাধব হে মাধব হে মাধব। তুমি ছাড়া এ বিশ্বে কাহারো কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচে, তুমি ছাড়া এ বিশ্বে কাহারো কাছে এ প্রাণ যেন কিছু নাহি যাচে। যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়, বিশ্ব ভুবন যেন হেরি তুমি হয়, তোমার কেহ প্রিয় নাহি হয়, বিশ্ব ভুবন যেন হেরি তুমি নয়, কলঙ্ক লাঞ্ছন যত বাধা ভয় তব প্রেমী সকলি সব, হে মাধব হে মাধব।